بسم الله الرحمن الرحيم دايموي پروم دايلو اللار نامي قد أفلح المؤمنون أبوشي شفل كم هيئة مؤمنون الذين هم في صلاتهم خاشعون جهارا بناي نمر نجدر صلاته والذين هم عن اللغو معرضون جهارا أشار كريا كلاب هيتي بيروتو تاكي والذين هم للزكاة فاعلون جهارا جاكات داني شاكريو والذين هم لفروجهم حافظون جهارا نجدر جون وانگوك شمجتو راكي إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين نجدر پتنی اتبا ادھگار بکت داشیگان بیتی تو یہت تارا نندنیو ہوئی بینا فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون ابن كهو يادر كچارا انوكي كامونا كرولي تهارا ہوئي بشما لنغن كاري والذين هم لأماناتهم وعهدهم راعون ابن جهارا نجدر امانات او پرتسطوتي ركھا كاري والذين هم على صلواتهم يحافظون এবং যারা নিজেদের সালাত সমূহে যত্নবান থাকে اولئك هم الوارثون তারাই হইবে অধিকারী الذين يرثون الفردوس هم فيها خالدون অধিকারী হইবে ফেরদাউসের যাহাতে উহারা স্থায়ী হইবে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি মৃত্তিকার উপাদান হইতে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন অতঃপর আমি উহাকে শুক্রবিন্দুরূপে স্থাপন করি এক নিরাপদ আধারে ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি আলাকে অতঃপর আলাককে পরিণত করি পিণ্ডে এবং পিণ্ডকে পরিণত করি অস্থিপঞ্জরে অতঃপর অস্থিপঞ্জরকে ঢাকিয়া দেই গোস্ত দ্বারা অবশেষে উহাকে গড়িয়া তুলি অন্য এক সৃষ্টি রূপে অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান ثم إنكم بعد ذلك لميتون يار پر تمرا অবশ্যই মরিবে ثم إنكم يوم القيامة تبعثون অতঃপর কিয়ামতের দিন অবশ্যই তোমাদেরকে উত্থিত করা হইবে ولقد خلقنا فوقكم سبع طرائق وما كنا عن الخلق غافلين আমি তো তোমাদের উর্ধ্বে সৃষ্টি করিয়েছি সপ্ত স্তর এবং আমি সৃষ্টি বিষয়ে অসতর্ক নই وأنزلنا من السماء ماء بقدر فأسكنناه في الأرض وإنا على ذهاب به لقادرون এবং আমি আকাশ হইতে বারি বর্ষণ করি পরিমিতভাবে অতঃপর আমি উহা মৃত্তিকায় সংরক্ষণ করি আমি উহাকে অপসারিত করিতেও সক্ষম

বরং আমি তো উহাদের নিকট সত্য পৌঁছাইয়াছি, কিন্তু উহারা তো নিশ্চিত মিথ্যাবাদী। اتخذ الله من ولد وما كان معه من إله إذا لذهب كل إله بما خلق ولعلى بعضهم على بعض سبحان الله عما يصفون الله كن شنطان غرهن كورن ناي ايبان تهار شنگ اوپر كن إله ناي جو دي تحاكتو তবে প্রত্যেক ইলাহ স্বীয় সৃষ্টি লইয়া পৃথক হইয়া যাইত এবং একে অপরের উপর প্রাধান্য বিস্তার করিত। উহারা যাহা বলে তা হইতে আল্লাহ কত পবিত্র। আলিমুল গায়বি ওয়াশশাহাদাতি ফাতাআলা আম্মা ইউশরিকুন তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, উহারা যাহাকে শরীক করে তিনি তাহার ঊর্ধ্বে। قُلْ رَبِّ إِمَّا تُرِيَنِّي مَا يُوْعَدُونَ بَلُو هَيْ عَمَارْ پْرَتِبَالُوْكَ جَيْ بِشَوَيْ تَحَدِرْ كَيْ پْرَتِسْرُتِ پْرَدَانْ كَرَا هُوِيْتَ چَهْ تُمِي جَدِي تَحَا عَمَا كَيْ دَكَيْتَ چَاو رَبِّ فَلَا تَجْعَلْنِي فِي الْقَوْمِ الظَّالِمِينَ تَبِي هَيْ عَمَارْ پْرَتِبَالُوْ তুমি আমাকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করিও না। আমি তাহাদেরকে যে বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করিতেছি আমি তাহা তোমাকে দেখাইতে অবশ্যই সক্ষম। মন্দের মোকাবিলা করো যাহা উত্তম তাহা দ্বারা, উহারা যাহা বলে আমি সে সম্বন্ধে সবিশেষ অবহিত। বলো হে আমার প্রতিপালক, আমি তোমার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। হে আমার প্রতিপালক, আমি তোমার আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। যখন উহাদের কাহারো মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে হে আমার প্রতিপালক, আমাকে পুনরায় প্রেরণ করো। كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون جهاتে আমি সৎকর্ম করিতে পারি যাহা আমি পূর্বে করি নাই, না ইহা হইবার নয়, ইহা তো উহার একটি উক্তি মাত্র। উহাদের সম্মুখে বারজাক থাকিবে উত্থান দিবস পর্যন্ত। এবং যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হইবে সেদিন পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকিবে না এবং একে অপরের খোঁজ খবর লইবে না। فَمَن ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ এবং যাহাদের পাল্লা ভারী হইবে তাহারাই হইবে সফল কাম। وَمَن خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ فِي جَهَنَّمَ خَالِدُونَ এবং যাহাদের পাল্লা হালকা হইবে তাহারাই নিজেদের ক্ষতি করিয়াছে, উহারা জাহান্নামে স্থায়ী হইবে। تَلْفَحُ وُجُوهَهُمُ النَّارُ وَهُمْ فِيهَا كَالِحُونَ অগ্নি উহাদের মুখমণ্ডল দগ্ধ করিবে এবং উহারা সেখানে থাকিবে বিভৎস চেহারায়। তোমাদের নিকট কি আমার আয়াতসমূহ আবৃত্তি করা হইত না,